السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত সময়ে দ্বীন ইসলামের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করছি অমা তাওফীকি ইল্লা বিল্লাহ প্রথমত বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মনোনীত দ্বীন বা ধর্ম যার নাম হচ্ছে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত দ্বীন তার নাম হচ্ছে ইসলাম সেটা হচ্ছে ইসলাম আমার সম্মানিত উপস্থিতি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ প্রথমত আরবি ভাষায় দুটো ভাবে ব্যবহার করা হয় একটি হচ্ছে আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াজ অর্থাৎ আত্মসমর্পণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বাধ্য হয়ে যাওয়া তার অনুগত হওয়া আরেকটি অর্থ হতে পারে এভাবে ইখলাসুল ইবাদাতি লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে ইবাদত করা এই দুটো অর্থের দিক থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আরম্ভ করে শেষ পর্যন্ত যত মানুষ ভালো মানুষ পৃথিবীতে আগমন করেছে বিশেষ করে নবী এবং রাসূলগণ সবাই মুসলিম ছিলেন সবাই ইসলামের ধারক এবং বাহক ছিলেন এবং আমরা সেই কথাগুলো দেখতে পাই যেমন নূহ আলাইহিসসালাম তিনি বলেছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন আমাকে নির্দেশ করা হয়েছে যে আমি মুসলমানদের অন্তর্গত হয়ে যাব ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান যে ইহুদরা তারা বলে খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিসসালাম নাকি ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না বরং তিনি একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন আমার সম্মানিত ভাইরা অনুরূপভাবে সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন ইসলাম দীনে ইসলাম এমন একটি দিন এমন একটি ধর্ম যার যার হুকুম আহকাম যার নিয়ম কানুন মানব জাতির এমন কোনো দিক নেই এমন কোনো সাইড নাই যেদিকে দেওয়া হয় নাই দীনে ইসলাম এমন একটি দিন যার শীতল ছায় আসার জন্য করে পৃথিবীর বিভিন্ন বড় বড় ব্যক্তি ক্ষমতাধর মানুষ তারা ইসলামকে জেনে তার শীতল ছায় আসার চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দীনে ইসলাম ছাড়া অন্য কিছুই গ্রহণ করবেন না ওমা ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু চেষ্টা করবে অন্বেষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে গ্রহণ করবেন না অতএব আপনাদের আমাদের সকলের উচিত হবে দুনিয়ার কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য করে ইসলামের শীতল ছায় আসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ